الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকে আলোচনার বিষয় হচ্ছে তওবা। তওবা মানে হচ্ছে ফিরে আসা, তাওবা ইয়াতুবু মানে ফিরে আসা। তার মানে আপনি নিজের জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন, পুনরায় সেই জায়গাতে ফিরে আসার নাম হচ্ছে তওবা। যে জায়গা ছিলেন আপনি, সঠিক জায়গায় ছিলেন, সেই সঠিক জায়গা ছেড়ে ভুল জায়গায় চলে যাচ্ছিলেন, পুনরায় সঠিক জায়গায় ফিরে আসার নাম হচ্ছে তওবা। তওবা করা হচ্ছে ওয়াজিব। কখন ওয়াজিব? বুড়ো অবস্থায়, যখন পাপ সংঘটিত হবে, পাপ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তার পরে পরেই তওবা করা ওয়াজিব। আপনারা জানেন তওবার মোটামুটি ছটা শর্ত আছে। হ্যাঁ, কে বলবে ছটা শর্ত? দু একটা বলেন। প্রথম শর্ত কি? মহান আল্লাহর জন্য তওবা করতে। তওবাটা কার জন্য করবেন? একমাত্র মহান আল্লাহর জন্য। মানে কারো ভয় না, কারো মানুষে, কোন মানুষকে দেখাবার জন্য না, কোন মানুষের নাম নেওয়ার জন্য না, মুদিরের ভয় না, বা কারোর জন্য না। কার জন্য তওবা করতে হবে? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তওবা করতে হবে। আপনি নামাজ পড়তেন না, নামাজ পড়া ধরবেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। সিগারেট খেতেন, সিগারেট খাওয়া ছাড়বেন, তওবা করবেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এ নয় শ্বশুর বাড়ির ভয়ে, মাস্টারের ভয়ে, টিচার, না না এসব না, একমাত্র আল্লাহর ভয়ে হতে হবে। নম্বর দুই, যে গুণা করছেন সেই গুণা বর্জন করতে হবে। মানে করা অবস্থাতেই তো গুণা করছেন, আর তওবা তওবা করলে চলবে না, তওবা তওবা করলে চলবে না। যেই গুণাটা করছেন সেই গুণাটা থেকে আপনাকে তওবা মাসুরে আসতে হবে। যেমন কাদাতে পা রেখে পা ধোয়া যায় কি? একটা পা তুলতে হবে, ধুতে হবে, তারপর ওই পাটা তুলে ধুলে ধোয়ার পর রাখবেন কোথায়? যদি কাদাতেই রাখেন তাহলে আপনার কি? এই জন্য কাদা থেকে উঠে এসে আপনাকে পাড়া ধুতে হবে, তবে আপনার সেই ধোয়া লাভবান হবে। মোট কথা, দ্বিতীয় শর্ত হলো কি, যে বর্তমানে যে পাপ আপনি করছেন সেই পাপ বর্জন করতে হবে। এমন নয় যে সোনার দোকানে ঢুকেছেন, চারিদিকে সোনা রাখা আছে, সোনা নিচ্ছেন না, পকেটে ভরছেন, আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ, তো হবে নাকি এরকম? না, আগে বর্জন করুন পাপ। পাপ বর্জন করার পর তারপরে আপনি তওবা করুন। নামাজ এখনো পড়া শুরু করেন নাই, আর আগে আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমি নামাজ পড়িনি, আল্লাহ তুমি মাফ করে দাও, আর নামাজ পড়া ধরো, তাই না? মোট কথা হলো, যে পাপ করছেন সেই পাপ বর্জন করতে হবে। নম্বর তিন, সেই পাপ আর জীবনেও করব না, এইরকম দৃঢ় সংকল্প হতে হবে যে এই পাপ আর জীবনেও করব না, দৃঢ় সংকল্প হতে হবে। নম্বর চার, নম্বর চার হলো, যে পাপ করেছেন তার জন্য লজ্জিত লাঞ্ছিত হতে হবে, লজ্জিত লাঞ্ছিত হতে হবে। এ নয় যে পাপ করেছেন বলে তাতে গর্ব, আমি দু তিনটে মেয়ের সঙ্গে প্রেম করেছি, বাবা কি গর্ব, আরে আমি তিন চারটে খুন করেছি, গর্ব না। পাপ করে গর্ব করা হয় না, পাপ করে কি করতে হয়? লজ্জিত হতে হয়, পাপ প্রকাশ করতে হয় না। যে পাপ গোপনে করেছেন, গোপনে রাখা আছে, সেটাকে আপনি নিজে বন্ধু মহলে প্রকাশ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার প্রত্যেক উম্মতকে মাফ করে দেওয়া হবে, কিন্তু যে পাপ প্রকাশ্যে প্রকাশ করবে, পাপ প্রকাশ করলে তাকে মাফ করা হবে না। চার নম্বর হলো, পাঁচ নম্বর কি যে বললো, বান্দার হক হলে সেই হক ফিরিয়ে দিতে হবে, সেই হক নিজের কাছে নিজের পকেটে রেখে নিয়ে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন না। যেমন আপনি না হক ভাইয়ের জমি নিজের নামে লিখিয়ে নিয়েছেন, বোনের জমি নিজের নামে লিখিয়ে নিয়েছেন, পরের জমি জবরদখল করে রেখেছেন, তাই না, ঘুষ খেয়ে বেড়া বিল্ডিং বানিয়ে রেখেছেন, তারপরে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাজে লাগবে যতক্ষণ না আপনি সেগুলো ফেরত দিয়েছেন। আপনাদেরকে উদাহরণ দিয়ে থাকি একটা, এক হুজুর, হুজুরের কাছে একজন ফতোয়া নিল, হুজুর আমার বাড়িতে কুয়া আছে, সেই কুয়ো পানি গন্ধ করছে, মনে হয় বিড়াল মরেছে, তো এতে কি উজু হবে, উজু গোসল হবে? তো হুজুর বললেন, না, তাহলে কি করা যায়, 40 বালতি পানি তুলে ফেলে দিলে পাক হয়ে যাবে, এটা হচ্ছে ফেতার মশলা। সে বেচারি গিয়ে বাড়িতে কুয়ো থেকে 40 বালতি পানি তুলে ফেলে দিল, তারপরে সকালে এসে হুজুর বলছে, হুজুর কিন্তু পানির গন্ধ যায়নি, একই রকম গন্ধ আছে। আচ্ছা ঠিক আছে, আরো 40 বালতি, ফেলো। এইভাবে তিনবার ১২০ বালতি পানি তুলে ফেলার পরেও দেখছে যে পানির গন্ধ এখনো আছে। বলো হুজুর, পানির গন্ধ তো যাচ্ছে না, এখন কি করে পাক হবে না পাক হবে? আচ্ছা তুমি ওই বিড়ালটা তুলে ফেলেছিল হুজুর, তা তো আপনি করনি। নারী, আরে মিয়া যদি পানি তুলে ফেলতে হয় তো বিড়ালটা রেখে কি পানি তুলে ফেলতে হবে, নাকি বিড়ালটা আগে ফেলতে হবে? হুজুর তো আপনি করনি। আরে তো করছো না, এটা বলতে হয় না, এটা তুমি নিজের বুদ্ধি থেকে করতে, যাও ওটাকে তুলে ফেলো। মোট কথা, আপনার ভিতরে পাপ যেটা থাকবে সেই পাপটাকে আগে তুলে ফেলতে হবে, তারপরে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। এখানে একটা কথা বলে রাখি, এক মহিলা পাপ করে তার পাপ পেটে নিয়েছে, ঠিক আছে, পেটে ব্যভিচারের সন্তান আছে, যার সন্তান, এখন সেই মহিলা তওবা করতে চায়, সে কি করবে? এই পাপটাকে আগে ফেলে দিয়ে তারপর তওবা করবে, তাই না? নাকি না? না, এই পাপ, এই পাপ আর একটা পাপ হয়ে যান হত্যা, প্রাণ হত্যা হয়ে যাবে, প্রাণ হত্যা হয়ে যাবে। সুতরাং সে পাপ কিন্তু ওই রকম ধরনের নয় যে যে পাপ ফেলে দিয়ে তারপর তওবা করো, তার মানে এই নয় যে পেটের সন্তানকে নষ্ট করে দিয়ে তুমি তওবা করো, কারণ পেটের সন্তানকে জন্ম দিয়ে তাকে মানুষ করার ব্যবস্থা করে তারপর তুমি তওবার ব্যবস্থা করো, ঠিক না? তো মোট কথা, এবার পাঁচ নম্বর শর্ত, ছয় নম্বর শর্তটা কি? তওবার সময় শেষ হওয়ার আগে তওবা করতে হবে। তওবার সময় শেষ হওয়ার আগে, কখন? পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার সময় শেষ, তার আগে তওবা করতে হবে। এখন পশ্চিম দিক থেকে সূর্যটা আপনি নাও দেখতে পারেন, তা আপনার জীবনে তওবার শেষ সময় কখন? যতক্ষণ না গড়গড়া, তার মানে জাম গেল কণ্ঠাগত প্রাণ, তখন আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে এখন আর কি হবে, এখন আর আস্তাগফিরুল্লাহ বলে লাভ নেই, কারণ তোমার সময় শেষ হয়ে গেছে। তার জন্য তওবা নাই, মরণের সময় তওবা কবুল হবে না, মরণের আগে আপনাকে তওবা করতে হবে। মোট কথা, ছটা শর্ত মনে রাখবেন তওবা। এবার চলুন আমরা হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে মোটামুটি তওবার একটা ধারণা নেব। মহান আল্লাহ বলছেন, তুবু ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলে আল্লাহর দিকে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সবাই আল্লাহর দিকে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো, তওবা করো। আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদাররা তোমরা আল্লাহর নিকট তওবা করো খাঁটি তওবা। খাঁটি তওবা কাকে বলে? যে তওবার মধ্যে ওই যে ছটা শর্ত বললাম, এই শর্ত পূর্ণ হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা করি আবার করি, এ তওবা না, খাঁটি তওবা হলো যে তওবার মধ্যে ওই ছটি শর্ত পূর্ণ হবে। এই হলো আল্লাহ তাআলার নির্দেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, বুখারী শরীফের হাদিস। আল্লাহর কসম, কে বলছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন 70 বার তওবা করি। আল্লাহু মুস্তাআন, কে বলছেন? যার আগের কোনো গুনাহ নেই, পিছেরও কোনো গুনাহ নেই, যার তওবা করার মতো কোনো গুনাহ নেই, যার তওবা করার মতো কোনো গুনাহ নেই, অথচ তিনি ডেইলি 70 বার করে তওবা করছেন। তাহলে আমাদের মতো, আপনার মতো, আপনাদের মতো যারা পাপি, আমার আপনার মতো যারা পাপি, তাদেরকে কতবার তওবা করতে হয়? যাদের কাবিরা গুনাহ আছে তাদেরকে কতবার তওবা করতে হয়? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাগিরা গুনাহ ছিল না, নবীর গুনাহ থাকতে পারে না, ভুল থাকতে পারে, কিন্তু গুনাহ থাকতে পারে না। সুতরাং তিনি যদি 70 বার তওবা করেন তাহলে আমাদের অবস্থা কি? আজ বিন ইয়াসার আল মুযানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله واستغفروا, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তার দিকে ফিরে যাও, তার কাছে ক্ষমা চাও। আমার কথা বলছো, আমি প্রত্যেক দিন 100 বার করে আল্লাহর কাছে তওবা করি। তাহলে ওখানে কি 70 বার, এখানে 100 বার? হয়তো বা কোনদিন 70 বার, কোনদিন 100 বার। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে 100 বার করে তওবা করেন। এটা মুসলিম শরীফের হাদিস। আবু হামজা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু খাদেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের খাদেম, তাই না? কতবার ভাগ্যবান আল্লাহ রাসূলের খাদেম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাইরিহি ওয়াকাদ আদাল্লাহু ফি আরদ ফালাতিন। মুত্তাফাকুন আলাইহ। আল্লাহ তাআলা খুশ হন যখন বান্দা তওবা করে। আল্লাহ তাআলা খুশ হন তওবা করা মানে কি বললাম? আপনার ছেলে যদি হারিয়ে যায় কিংবা ঘর থেকে রাগ করে পালিয়ে যায়, সেই ছেলে যখন বাড়িতে ফিরে আসে আপনি খুশ হন না? আন্না স্বাভাবিক, প্রকৃতিগত ব্যাপার। ফিরে যাওয়া আপনার, আপনি পাড়া গ্রামের লোক, আপনার একটা গরু হারিয়ে গেছে, হালের গরু হারিয়ে গেছে, পালিয়ে গেছে, খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলেন, পেলেন না, হঠাৎ করে দেখছেন সেই গরু ফিরে এসেছে, খুশ হবেন না হবেন না? এই তো খুশ হওয়ারই কথা। আল্লাহ তাআলা খুশ হন, তার উদাহরণ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম খুশ হন। এক লোক উটের পিঠে তার খাদ্য পানীয় সহ মরুভূমিতে সফর করছিল। অনেক দূর যাওয়ার পর এক জায়গায় গাছের নিচে ছায়া দেখে সেখানে জিরিয়ে নেওয়ার জন্য নেমে গেল। গাছের ঠেস দিয়ে জিরিয়ে নিতেই তার চোখ লেগে গেছে। উটটাকে কিন্তু বাঁধেনি, উটটা দাঁড়িয়েছিল। চোখ যখন খুলছে তখন দেখছে উটটি গায়ে। বহু খোঁজাখুঁজি করলো বেচারি, পেরেশান হবে না হবে না? হ্যাঁ, আপনার ফ্লাইট ছুটে গেলে কি অবস্থা হয়? ফ্লাইট তো পরে পাওয়া যাবে, তবু মনটা কেমন হয় ফ্লাইট ছুটে গেলে? কিংবা কোন জরুরি কাজে যাওয়া দরকার ছিল, ঢাকা ট্রেনটা ছুটে গেল, কি অবস্থা হয়? এখন আপনার সেখানে আপনার প্রাণ আছে, সেখানে আপনার খাবার আছে, সেখানে আপনার পানিও আছে, আর ওই মরুভূমি থেকে আপনি উট ছাড়া যেতে পারবেন না, কি অবস্থা হবে আপনার মনের ভিতরে? নিরাশ হয়ে বান্দা আবার গাছের কাছে এসে গাছে ঠেস দিয়ে নিরাশ হয়ে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর চোখ মেলে দেখছে সেই উট তার খাদ্য পানীয় সহ এসে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, লোকটা খুশি হবে না হবে না? কত বড় খুশি হবে! ও তো বলছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তো আমার বান্দার, আমি তোর রব। কি বলল? আল্লাহ তুই আমার বান্দা আর আমি তোর রব। উল্টো পাল্টা বললো, তাই না? খুশির চোটে এত খুশি হয়েছে, খুশিতে পাগল হয়ে গেছে, আর খুশির চোটে সে ভুল বলে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা ওই বান্দা থেকেও বেশি খুশি হন যে বান্দা তার উটকে ফিরে দিল। বান্দা তওবা করবে আল্লাহ খুশি হবেন, তাই না? আল্লাহর বান্দা, যেহেতু আল্লাহর বান্দা, সুতরাং আমাদের লাভ হলো যে আমরা যদি পাপ থেকে তওবা করি তো আল্লাহ বিশাল খুশি হন। ঠিক আছে, অন্য একটা হাদিসে আবু মুসা আব্দুল্লাহ বিন কাইস আশারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ তাআলা রাত্রে বেলায় নিজের হাত বিছিয়ে দেন, নিজের হাত, নিজের হস্ত প্রসারিত করেন। আল্লাহ তাআলার হাতের কথা শুনছেন? আল্লাহ হাত আছে না নেই? আল্লাহ হাত আছে, কেমন জানি না, হাত আছে কিন্তু কেমন যদি কেউ প্রশ্ন করে, এমন প্রশ্ন বিদাত, জানি না। আল্লাহর হাত আছে জানি, কিন্তু কেমন জানি না, কারো মতো না, কারো মতো হতেই পারে না, কারো মতোই না, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নেই। আচ্ছা, হাত আছে জানি কিন্তু কার মতো জানি না। আল্লাহ তাআলা নিজের হাত প্রসারিত করেন কখন? রাতে, যাতে করে দিনের পাপি রাতে তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আর দিনের বেলাতে হাত প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউল লাইল, যাতে করে রাতের পাপি দিনে তওবা করে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এভাবে মানুষকে ক্ষমা করতে থাকে। আল্লাহ ক্ষমা করতেই থাকে, বান্দা পাপ করবে আর ক্ষমা চাইবে। এই জন্যই হাদিসে আছে যে প্রত্যেক বান্দাই কুল্লু বানি আদম খাত্তা, কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই পাপ করে, কিন্তু এদের মধ্যে ভালো কে? তওবা করলে গোনা মাফ হয়ে যায়, তবে হ্যাঁ শর্ত সহ তওবা করলে গোনা মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের জন্য বড় মেহরবান, তার একটা নাম হচ্ছে কি? তওবা, তার একটা নামই হচ্ছে তওয়াব, তিনি তওবা গ্রহণকারী, বান্দার কাছে তওবা গ্রহণ করেন রাতে দিনে সব সময় 24 ঘন্টা তার দরজা খোলা আছে, যখনই কোন বান্দা আল্লাহর কাছে তওবা করবে তার তওবা কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা হাদিস, মান তাবা ক্বাবলা আন তাতরা ৬০-৭০-৮০-৯০-১০০ বছর টাইম দেওয়া হয়েছিল, তওবা করার সুযোগ হয়নি, এখন আর তোমার তওবা কবুল করা হবে না, তাই না? এ ব্যাপারে একটা গল্প মনে আছে, হাতে মালির গল্প মনে আছে? ওই যে হাতে মালি খুব পরেজগার মানুষ ছিল, রাতে তাহাজ্জুদ পড়ত, ফরজ নামাজ পড়তো না? পড়তো না, কেউ তাহাজ্জুদ পড়ছে ফরজ নামাজ পড়বে না? বলবে না, হ্যাঁ খুব ভালো লোক। একদিন মূর্খ সূর্খ মানুষ, মূর্খ মানুষ, আলেম না, আর মূর্খ মানুষের বুঝতেই পারছেন শতক দোষ, তাই না? যদি কাঁদাকাটি করছে আল্লাহর কাছে কাঁদাকাটি করে, আর এক খণ্ড মেঘ সামনে চলে এসে বলে হাতে মালে আমি তোমার ইবাদতে সন্তুষ্ট হয়ে গেছি, তখন হাতে মালি কি মনে করবে? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং কথা বলছে আমার সাথে, খুশ হয়ে যাবে, তাই না? কিন্তু আলেম হলে কি ভাববে? আলেম মানে আপনারাও আলেম, তাই না? কিছু না কিছু আলেম আপনারা শুনেছেন, যে আল্লাহ তাআলা মা কানা লিবাশারিন ইয়ান ইকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান। আল্লাহ তাআলা নবী ছাড়া কি সরাসরি কারোর সঙ্গে কথা বলেন? হ্যাঁ, তখন আপনি ভাববেন যে না না না, এই তো আল্লাহ হতে পারেন না, আল্লাহ হয়তো সরাসরি আমার সঙ্গে কথা বলবেন না, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাই না? আর মূর্খ হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাকে সিজদা করো, আর সিজদা করবেন, তাই না? ওই যে একটা গল্প আছে না, কার দেখো তুমি সারাবে তহুর খাও, আসলে কি খাওয়াবে? শয়তান নিজের পেশাব খাইয়েছে। হাতে মালি মূর্খ মানুষ, রাতের অন্ধকারে মসজিদে যাচ্ছে তাহাজ্জুদ পড়তে, হঠাৎ বিরাট আকারের এক মূর্তি দেখে বলছে হুজুর ভয়ে, হ্যাঁ কে আপনি? তো বলছে আমি আজরাইল। এই আজরাইল নামটা কোন সহি হাদিসে আসেনি, লোকে বলে, আসলে সহি নামটা কি কোরআনে এসেছে, মালাকুল মউত। আমি আজরাইল, ওই সর্বনাশ হুজুর, পাটা ধরে বলছে হুজুর আমার মরণ কখন হবে বলে দিন, রেজিস্টারটা খুলে দেখুন মরণটা কখন হবে বলে দিন। তাহলে বেকুব, মরণ কার কখন হবে কি আমি জানি? আমি আমার হুকুম হলে আমি চলে আসি, আমি জান কবজ করি, কিন্তু কার কখন মরে? কিন্তু গল্প হাদিস নয়, জানুন ভাই হাদিসের কথা বলছি না, কি বলছি? গল্প, হ্যাঁ ভালো করে খেয়াল করবেন, গল্প বলছি, আমি বলতে পারবো না তোমার রেজিস্টারে কখন নাম আছে, কখন নিতে হবে আমি বলতে পারবো না। তো বলছে হুজুর দয়া করে বলে দেন, যেমন করেই হোক, বসুন, মরণ কখন হবে বলতে পারবো না, তবে মরার আগে চিঠি পাঠিয়ে দেবো, চিঠি আসে। হাজির হলে তো বন্ধ কথা না, মরণের আগে যদি চিঠি আসে তখনই প্রস্তুতি নেওয়া যাবে, এখন বর্তমানে অত কষ্ট করা কি দরকার, কখন মরবো তা ঠিক নেই। দিয়ে তাহাজ্জুদ ছেড়ে দিল, পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, মদ খাওয়া ধরলো, মাগিবাজি শুরু করলো, হ্যাঁ যত রকমের নোংরা কাজ, চিঠি যখন আসবে সতর্ক হয়ে যাও, হুজুররা কয় যে যার শেষ ভালো তার সব ভালো, তো শেষটা ভালো করলে আমার সব ভালো হয়ে যাবে, জান্নাত চলে যাব, কি দরকার এত কষ্ট করার। খুব মত্ত হয়ে গেল, মাজা ভেঙে গেল, ধান ছড়তে লাগলো, চিঠি আর আসে না। চিঠি বাবা কেন, যখন চিঠি আসে বহু চিঠি আসে, বিয়ে বাড়ি থেকে চিঠি আসে, আমেরিকাতে জামাই থাকে সেখান থেকে চিঠি আসে, ও জাপানের ছেলে থাকে সেখান থেকে চিঠি আসে, সৌদি আরবে আর ছেলে থাকে সেখান থেকে চিঠি আসে, আজরাইলের কাছ থেকে কোন চিঠি নেই। ইমাম ধোকা দিল নাকি? হঠাৎ করে একদিন দেখছে সেই মূর্তি চোখের সামনে এসে গেছে, তখন বেচারি নড়তে সরতে পারে না। কে তুমি? বলছে আমি সেই আজরাইল। বলছি বাবা এতদিনে চিঠি নিয়ে এসছো? বলছে না চিঠি দিতে আসেনি, তোমার জান কবজ করতে এসেছি। বলছি বেঈমান তুমি যে বললে আগে চিঠি পাঠাবো? বলছে না তোমার চিঠি পাঠানো হয়েছে। অসম্ভব, চিঠি কোথাও পাঠালে? যে ফাইলটা নিয়ে এসে দেখি, দেখ কত রকমের চিঠি আছে, কই তোমার কোন চিঠি নেই। আজরাইল বললেন এ হাতেম আলী আমাদের চিঠি বাই পোস্ট আসে না, আমাদের পোস্ট আলাদা, আমরা কি মানুষের সাথে কারবার করি নাকি? আমাদের পোস্ট আলাদা, আমাদের চিঠি আলাদা। সে কিরকম? বলছে তোমার যখন চুল পাকল, জটা চুল পেকেছে একটা একটা করে তোমার মরণের চিঠি আসবে, তোমার যখন দাঁত ভাঙলো একটা একটা করে জটা দাঁত ভেঙেছে তখন মরণের চিঠি পাঠানো হয়েছে, যখন মাজা ভাঙলো তোমার মাজা বেঁকে গেল, কোমর বেঁকে গেল তোমার, সেটা মরণের টেলিগ্রাফ ছিল, সেখানে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলে সেটা মরণের টেলিগ্রাম ছিল, এসব চিঠি নয়। বলছে আজরাইল আমাকে একটু সুযোগ দাও, আমি এক ভালো কাজ করে নি। হ্যাঁ হাত্তা ইযা যা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নি তুবতুলা ক্বালা কি বলে রাব্বি আখিরনি ইলা আজালিন মুসাম ইলা আজালিন করিবিন, তাই না? ইলা আজালিন করিবিন, হে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি কি করব? ফাসাদদাকা ওয়াকুম মিনাস সালিহিন, সাদকা করব আর ভালো লোক হয়ে যাব, আমাকে আর একটু সময় দাও। আজরাইল বলবেন আর সময় নেই, তোমার সময় বহু দেওয়া হয়েছিল, এবার সময় শেষ হয়ে গেছে, আর কোন সময় নেই, এখন তোমার যাওয়ার পালা, কোন সুযোগ দেওয়া হবে না, গড়গড়া শুরু হয়ে গেলে আর কোন সময় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ বান্দার গড়গড়া শুরু না হয়েছে ততক্ষণ তার আগে তওবা কবুল করা হবে, কিন্তু গড়গড়া শুরু হয়ে গেলে, ফেরেশতা তার সামনে হাজির হয়ে গেলে আর কোন তওবার সুযোগ নেই। অতএব তওবা তোমরা আগে করে নাও, আগে তওবা করে নাও। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যির বিন হুবাইশ তিনি সাফওয়ান বিন আসালের কাছে এসে একটা মশলা জিজ্ঞেস করছেন মোজার উপরে মাসা করার ব্যাপারে। মা যা বিকায় সাফওয়ান বললেন কি ব্যাপার, কি জন্য এসছো? ফাতুল তিপ্তেগাল এলেম সন্ধান করতে এসছি, দেখছেন মশলা অনুসন্ধান করা, এলেম সন্ধান করা। فقال ان الملائكه تضع اجنحتها لطالب العلم لذنب ما يطلب, আপনারা সবাই কি করতে আসছেন? তো যে নিয়তের কথা বলেছিলাম, মুসলমান নিয়তের কথা, যদি নিয়ত ঠিক থাকে ইলম তলব করার জন্য তাহলে শুনুন কি বলছেন। উনি এসেছেন কেবল মাসা মানে মোজার উপরে মাসার একটা মশলা জিজ্ঞেস করতে, তাকে হাদিস শুনি বলা হচ্ছে কি যে ফেরেশতারা এমন তালেবে ইলমের পায়ের নিচে নিজেদের ডানা বিছিয়ে দেন, বুঝতে পারলেন? তারা জুতো পরা দরকার নেই হুজুর, তার মানে কি তাই? না না না, তার মানে তাই নয় যে জুতো পরা দরকার নেই, তা নয়, তার মানে কি সন্তুষ্টি প্রকাশ করেন। রিজাম বিমায়াত লোক ফাকুলতু জির বলছেন বললাম ইন্নাহ কাদ হাক্কা ফি সাদরি পেশাব পায়খানা করার পর যদি মোজা পরে পেশাব পায়খানা করি তো পেশাব পায়খানা করার পর কি মোজা খুলে ফেলতে হবে না তার উপরে মাথা চলবে? আপনারা কি জানেন মাথা চলবে, তাই না? মানে পেশাব পায়খানা করার পর মোজা খুলে উজু করার পা ধোয়ার দরকার নেই, তাই তো? হ্যাঁ ওয়াকুন তুম রাম মিনা সাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজি তু আসালুক, আমি আপনাকে জিজ্ঞেস করছি হাল সামিতাহু ইয়াজকুরু ফি যালিকা শাইয়ান, আপনি কি এ ব্যাপারে কিছু শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করতে? তিনি বলেন কালা নাম কানা ইয়ামুরুনা ইযা কুননা সাফারান, যখন আমরা সফরে থাকতাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন, আল্লাহ নানজিআ খিফাফানা, আমরা আমাদের মোজা যেন না খুলি সালাতে তাইয়াম, তাই না? মুসাফির হলে কদিন? তিন রাত তিন দিন। ইল্লা মিন জানাবা, তার মানে পেশাব পায়খানা করলেও খুলতে হবে না। কিসে খুলতে হবে? জানাবা। জানাবা মানে যে অপবিত্রতায় কি করতে হয়? গোসল ফরজ হয়। গোসল ফরজ হলে পরে তখন মোজা খুলে ফেলে গোসল করতে হবে। লাকিন মিন গায়াত ওয়া বাউল ওয়া নাও, কিন্তু পায়খানা করলে, পেশাব করলে, ঘুমিয়ে গেলে তারপরে কিন্তু কি করতে হবে না? মোজা খুলতে হবে না। ফাকুল তো হাল সামিতা হুয়াযকুরু ফিল হাওয়া শাইআন, তুমি কি হাওয়ার ব্যাপারে, হাওয়া মানে পবিত্র ব্যাপারে কিছু শুনেছো? কালা নাআম, শুনেছি। কুননা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার ফাবাইনা নাহনু ইনদাহু ইয নাদাহু আরাবিয়ুন বিসাউতিন লাহু জাহওয়ালি ইয়া মুহাম্মদ ফাআজাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়ান মিন সাউতিহি হাওম ফাকুলতু লাহু ওয়াইহাকা উগদুদ মিন সাউতিকা ফাইন্নাকা ইনদান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে সফরে ছিলাম, এমন সময় একটা আরবি ডাক দিল, হ্যাঁ, তারপরে নাদাহু আরাবিয়ুন বিসাউতিল্লাহ জাহওয়ারিয়া মুহাম্মদ, কি বলে ডাকছে? ইয়া মুহাম্মদ। বাদু তো, বাদু কি বলে ডাকে? নাম ধরে ডাকে। বাবু হয়তো বাপের নাম ধরেও ডাকে, নবীর নাম ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ না বলে, ইয়া নবী আল্লাহ না বলে, ইয়া মুহাম্মদ। জোরে জোরে যখন চিৎকার করতে লাগলো, আমি বললাম, ওয়াই হ্যাক উগদুদ মিন সাউতিক, আরে আস্তে কথা বলো নবী, ফাইন্নাকা ইনদান নবী ওয়াকাদ নুহিতা আন হাযা, নবীর সামনে জোরে কথা বলতে তুমি, তোমাকে নিষেধ করা হয়েছে। কোথায় নিষেধ করা হয়েছে? কোন কোরআনে? কোন কোরআন সূরাতে? সূরা হুজুরাতে। ইন্নাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নিষেধ করা হয়েছে, খবরদার। এমন কি মরণের পরও আল্লাহর নবীর সেই ইজ্জত আমাদেরকে রক্ষা করা দরকার। আল্লাহর নবীর কবর জিয়ারত করার সময় আমাদের হই হাল্লা করা উচিত না। বাদু তখন বলল, বেদুইন, ওয়াল্লাহি লা আরদু, না আমি জাস্ট কথা বলবো না। কাল আল আরাবি আল মারউ ইউহিব্বুল কওমা ওয়ালাম্মা ইয়ালহাক বিহিম, আরাবি তখন প্রশ্ন করল যে এক লোক এক জাতিকে বা একদল লোককে ভালোবাসে কিন্তু কাজে তাদের সাথ দিতে পারে না, কি কথা? কিরকম কথা? কাজ করে যেটা, একদল লোক ভালো লোক, ভালো লোক, আমি তাদেরকে ভালোবাসি কিন্তু তাদের মতো কাজ আমি করতে পারি না, কিন্তু তাদেরকে ভালোবাসি। যেমন পাবলিক আছে, হুজুরদেরকে ভালোবাসে না, বাসে না, কিন্তু পাবলিকরা কি হুজুরের মতো কাজ করতে পারে? পারে না। তো আরবি ওই বেদুইন জিজ্ঞেস করছে যে আল্লাহ রসুল, আল্লাহ রসুল তো বলো না, মোহাম্মদ বলছে যে এক সম্প্রদায়কে এক লোক ভালোবাসে কিন্তু তাদের মতো কাজ সে করতে পারে না। قال النبي صلى الله عليه وسلم المرء مع من احب يوم القيامه, প্রত্যেক ব্যক্তি তার সঙ্গে কিয়ামতে অবস্থান করবে যাকে সে দুনিয়াতে ভালোবাসত। আপনি যদি প্লেয়ারকে ভালোবাসেন, প্লেয়ারের সঙ্গে আপনার হাসর হবে। আপনি ফিল্ম স্টারকে ভালোবাসেন, চাহে অভিনেতা অভিনেত্রী যেই হোক, ওই দলে আপনার হাসর হবে। আপনি যদি ধর্ম নিরপেক্ষবাদী, কি বলে কি বলে কি বলে কি বলে ওই কমিউনিস্ট বলে না, যাই বলেন যাই বলেন, মানে ওই যাদেরকে বলা হয় নাস্তিক, নাস্তিককে যদি ভালোবাসেন তাহলে নাস্তিকের সঙ্গে আপনার হাসর হবে। যেমন লোককে আপনি ভালোবাসবেন তেমনি লোকের সঙ্গে, বেনামাজিকে ভালোবাসেন বেনামাজির সঙ্গে হাসর হবে, আর তাদের অবস্থা কেয়ামতে যা হবে আপনার তাই হবে। ফামা যালা ইউহাদ্দিসুনা হাত্তা যাকারা বাবা মিনাল মাগরিবি মাসিরাতু আরদিহি আও ইয়াসিরুর রাকিব ফি আরদিহি আরবাইন আও সাবঈনা আমান, বলতে বলতে একটা একটা কথা বললেন যে যে পশ্চিম দিকের একটা বিশাল দরজা আছে, বিশাল চওড়া দরজা আছে যা চল্লিশ বছর কিংবা সত্তর বছরের পথ চওড়া। কালা সুফিয়ান আহাদুর রাত ত্রিবালা শ্যাম خلقه الله تعالى يوم خلق السماوات والارض مفتوحا للتوبه, সেই দরজা তওবার জন্য খোলা আছে। لا يغلق حتى تطلع الشمس منه, সেই দরজা বন্ধ করা হবে না যতক্ষণ না ওই দিক থেকে সূর্য উদিত হয়েছে। দেখেন এই হাদিসটা বলার জন্য কত একটা ঘটনা, কত ঘটনা, কত শিক্ষা পাওয়া গেল। বোঝা গেল কি যে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগে আপনার তওবা কবুল করে নেওয়া হবে। এবার তওবা সম্পর্কে আরেকটা জানার কথা আছে, যে হাদিসটা সামনে আসছে, প্রসিদ্ধ হাদিস, আপনারা সবাই শুনেছেন, যে শুধু তওবা করলেই হবে না, তওবা করার পর প্রয়োজনে আপনাকে পরিবেশ চেঞ্জ করতে হবে। ওই যে বললাম না, পা তুলে পা কাটাতেই রাখলে হবে না, তওবা শর্ত হলো যে গুনাহ বর্জন করতে হবে। আর গুনাহ বর্জন করে গুনাহ পরিবেশে যদি থাকেন তাহলে কি হবে, হবে পরিবেশ পরিবর্তন করতে হবে। আপনি চারিদিকে গান বাজনার পরিবেশে বাস করছেন আর গান বাজনা শুনবো বলে তওবা করছেন, শুনবো না বলে তওবা করছেন, তাই না? তারপরে আপনি গান বাজনার পরিবেশে বাস করছেন, সে তওবার কি দাম হবে? সেরকম একটি হাদিস আপনার প্রসিদ্ধ হাদিস শুনেছেন, আরবি বলবো না টাইম লেগে যাবে, সেটা হচ্ছে কি, যে একটা লোক 99টা খুন করেছিল, দিয়ে তার বিবেকের কামড়ে সে ফতোয়া জিজ্ঞেস করছে যে হুজুর আমার কোন তওবা আছে কি। এক হুজুরকে গিয়ে জিজ্ঞেস করলো, সে হুজুর আমার সরাসরি ফতোয়া দিয়ে দেয় দরবার ধর্মিয়া 99টা খুন করে জিজ্ঞেস করে, হ্যাঁ তো তওবা আছে কিনা, তো তওবা কি করে কবুল হবে, 99টা মানুষ খুন করেছে তওবা করতে আসছ? ও রাগ হয়ে গেল, সঙ্গে তো চাকু ছিলই, সন্ত্রাসী লোকদের সবসময় থাকে কিছু না কিছু, চাঙ্গা করে বের করে পা করে মেরে দিব, খাওয়া করা হলো 100টা পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু বিবেক মানে না, বিবেকে কামড় দেয়। তারপর লোককে জিজ্ঞেস করলো, বলো সব থেকে বড় হুজুর কে আছে, বলো এ দুনিয়ার বুকে সব থেকে বড় হুজুর কে আছে, সেখানে যাবো। আর তখন তো আর ভিসা পাসপোর্ট ছিল না, গেলেই হতো। বললো অমুক জায়গাতে এক বড় হুজুর আছে, সেখানে বেচারি গেল, যে হুজুর আমি 100টা খুন করে ফেলেছি, আমি যদি আল্লাহর কাছে তওবা করি তাহলে কি আল্লাহ তওবা কবুল করবেন? হুজুর কি বললেন, জ্ঞানী মানুষ, আসল হুজুর বলছে খেজুরে হুজুর, হ্যাঁ বলে বাবা তোমার মাঝে এবং আল্লাহর মাঝে তওবার জন্য কোনো বাধা নেই, তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করে আল্লাহর ইবাদত করো, শোনো তোমার জমি আমেরিকা থেকে একজন টেলিফোন করেছেন, তিনি বলছেন ভাই ছেলে মেয়ে মানুষ করা বড় কঠিন, মেয়ে বড় হচ্ছে, হ্যাঁ 13-14 বছর বয়সে মেয়ে হয়ে গেছে, এত ঘরে বেঁধে রাখা মুশকিল, আর বুঝতেই তো পাচ্ছেন কি করা যায়। পরামর্শ দেওয়া হচ্ছে যে এখানে ছেলে মেয়ে থাকলে নষ্ট হয়ে যাবে, আল্লাহ ইল্লা মাশা আল্লাহ, যাদের একান্তই ভালো, ভালো থাকতে পারে বলা যায় না, কিন্তু যে পরিবেশ নোংরা সেই পরিবেশে থেকে ভালো নিজেকে ভালো করে রাখা আর ছেলে মেয়েকে ভালো করে রাখার চেয়ে ভালো পরিবেশে গিয়ে ভালো করে রাখার আশাটাই বেশি, তাই না? সেই জন্যই আমার দরকার কি, যে পুকুরে কুমুর আছে, কুমির আছে, সেই পুকুরে কুমিরের সঙ্গে বাত করে বাস করে, হ্যাঁ ভাই দরকার আছে, যে পুকুরে কুমির নেই সেখানে গিয়ে বাস করি। এই জন্যই এই হাদিসের শিক্ষা হলো যে পরিবেশ পরিবর্তন করতে হবে, তবে আপনার তওবা কাজে লাগবে। তারপরে সে লোক চলে যেতে লাগলো, পথে তার মরণ হলো, হয় হার্ট ফেল করে, না হয় বজ্রাঘাত হয়ে, না হয় সাপে কামড়ে। এইবারে তওবা আর রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা দুইজনেই জান কবজ করতে হাজির হয়ে গেছে, বলে হুজুর আল্লাহ কি জানেন না এরকম কেন? জানি না, এটা শিক্ষা দেওয়ার জন্য হয়তো, আল্লাহ তো জানেন, আল্লাহ আল্লাহ তরফে আল্লাহর হুকুমই তো ফেরেশতা আসেন, দুটো ফেরেশতা আল্লাহ তালা পাঠালেন কেন? শিক্ষা দেওয়ার জন্য। দে রহমতের ফেরেশতা বলছেন আমি জান কবজ করব, আর আযাবের ফেরেশতা বলছেন আমি জান কবজ করব। এমন সময় আরেক ফেরেশতা এসে তাদের মাঝে ফায়সালা করার জন্য এসে হাজির, কি ব্যাপার? বলে এই ব্যাপার, বলে এক কাজ করবো জমিটাকে মাপো, ভালো ভালো যে ভালো দেশটা তার দিকে জমিন মাপো, আর খারাপ দেশটার দিকে জমি, নিজের দেশ যেটা সেদিকে জমিন মাপো, যেটা কাছে পাবে সেই দিকে হয় ভালো আর না হয় খারাপ। মেপে দেখা গেল মাত্র আধ হাত জমি কম হয়েছে ভালোর দিকে, তাই না? তার মানে ভালোর কাছাকাছি হয়ে গেছে, কত মাত্র আধ হাত। তার জন্য রহমতের ফেরেশতাকে আদেশ দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো, তুমি জান নিয়ে যাও। বুঝতে পারলেন? তার মানে তওবা কবুল হয়ে গেছে। কিভাবে তওবা হয়? আর এর হচ্ছে অন্তরের কথা। দীর্ঘ কাহিনী আপনারা অনেক সময় শুনে থাকেন সংক্ষিপ্ত আকারে, সেটাই আমরা আলোচনা করব যে কাব ইবনে মালিক যে অপরাধ করেছিলেন এবং সেই অপরাধের ফলে তার যে তওবার পদ্ধতি ছিল, তার মনের যে অবস্থা ছিল। তওবা মানে কি শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই হবে, তওবা তওবা তওবা তওবা বললেই হবে? না, এটা কোন মানসিক ব্যাপার। অন্তরের অন্তঃস্থল থেকে যতক্ষণ না আপনার তওবা এসেছে আল্লাহর জন্য, ততক্ষণ আপনার তওবা তওবা বলে গৃহীত হবে না, স্বীকৃত হবে না। শুনুন, ঘটনা শুনুন, তাহলে বুঝতে পারবেন। কাব ইবনে মালিক তার পুত্র আবদুল্লাহ থেকে বর্ণিত, আবদুল্লাহ কাব ছেলেদের মধ্যে তার পরিচালক ছিলেন। যখন তিনি অন্ধ হয়ে যান, কাব যখন অন্ধ হয়ে যান, তখন তার ছেলে সঙ্গে করে নিয়ে বেড়াতেন। আবদুল্লাহ বলেন, আমি আমার পিতা কাব ইবনে মালিককে ঘটনা বর্ণনা করতে শুনেছি। মানে কাব ইবনে মালিক ঘটনা বলছেন আর কি, নিজের ঘটনা। যখন তিনি তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থেকে যান, তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন, কিন্তু কাব গেলেন না। তিনি বলেন, আমি তাবুক যুদ্ধ ছাড়া যে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাতে কখনোই তার পিছনে থাকিনি। তার মানে রাসূলের সঙ্গে সঙ্গে সঙ্গে গেছি, রাসূল যেখানে যুদ্ধের জন্য গেছেন আমি সঙ্গে গেছি। অবশ্য বদরের যুদ্ধ থেকে আমি পেছনে রয়ে গিয়েছিলাম, কিন্তু বদরের যুদ্ধে যে অংশগ্রহণ করেনি তাকে ভর্ৎসনা করা হয়নি। বদর যুদ্ধে যে অংশগ্রহণ করেনি তাকে কিন্তু ভর্ৎসনা করা হয়নি। আসল ব্যাপার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম কুরাইশের কাফেলার পশ্চাৎ ধাবনে বের হয়েছিলেন। আসলে যুদ্ধের নিয়ত বের হন নাই তো বদর যুদ্ধে, শুরুতে যুদ্ধের নিয়ত ছিল না, পরিশেষে আল্লাহ তাআলা তাদেরকে ও তাদের শত্রুকে পূর্ব ঘোষিত মেয়াদ ছাড়াই একত্রিত করেছিলেন। আমি আকাবার রাতে, কে বলছেন? আমি কাব। আমি আকাবার রাতে মিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে উপস্থিত ছিলাম, যখন আমরা ইসলামের উপর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। আকাবার রাত অপেক্ষা আমার নিকটে বদরের উপস্থিতি বেশি প্রিয় ছিল না, কারণ আকাবার রাত যেটা যেটা প্রথম লোক মুসলমান হন সেটার গুরুত্ব বেশি ছিল। যদিও বদর অভিযান লোক মাঝে ওর চাইতে বেশি প্রসিদ্ধ, কারণ হক ও বাতিলের ফয়সালা হয়েছে বদর যুদ্ধেই। কাব বলেন, আর আমার তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থাকার ঘটনা এইরূপ যে, এই যুদ্ধ হতে পিছনে থাকার সময় আমি যতটা সমর্থ সচ্ছল ছিলাম অন্য কোন সময়ে ছিলাম না, আল্লাহর কসম। এর পূর্বে আমার নিকট কখনো দুটি সওয়ারি একত্রিত হয়নি। দুটি সওয়ারি মানে সওয়ারি, কিন্তু এই যুদ্ধের সময়ে একই সঙ্গে দুটি সওয়ারি আমার নিকট মজুদ ছিল। তাহলে বোঝা গেল কি, সওয়ারি নেই বলে যে ওজন সেটা ছিল না। রাসূলুল্লাহ সাল্লামের নিয়ম ছিল, যখন তিনি কোন যুদ্ধে বের হওয়ার ইচ্ছা করতেন তখন তাওরিয়া করতেন, অর্থাৎ সফরের গন্তব্যস্থলের নাম গোপন রেখে সাধারণ অন্য স্থানের নাম নিতেন যাতে শত্রুরা টের না পায়। একে কি বলে? তাওরিয়া। তাওরিয়া ইসলামে যায়। দেখেন, যারা মিথ্যা বলতে বাধ্য হন তারা মিথ্যা না বলে তাওরিয়া করতে পারেন। তাওরিয়া কাকে বলে? যেমন আপনি যাবেন খারজ বা দাম্মাম, ঠিক আছে, আপনাকে কে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন, আপনি মনে করছেন যদি আমি দাম্মাম বা খারজ বলি তাহলে আমার কোন ক্ষতি করতে পারে, এই জন্য আপনি খারজ দাম্মাম না বলে কি বলবেন? আমি রিয়াজ যাচ্ছি। মিথ্যা কথা বলা হলো? কারণ রিয়াজের উপরেই আপনাকে খারজ অথবা দাম্মাম যেতে হবে। তেমনি আপনার দেশে যেকোনো যে জায়গায় গন্তব্যস্থল যাচ্ছেন তার নাম না নিয়ে মাঝখানে কোন স্টেশনের কিংবা কোন বাসস্টপের নাম নিলেই আপনার এটাকে তাওরিয়া করা বলা হবে, আর এটা কোন গোনা হবে না, এটা মিথ্যা নয়, কারণ আপনি বলছেন সত্য, যদিও আপনি গোপন আসল জিনিসটা গোপন রাখলেন আপনার লোকের কাছে। এইটা কিন্তু জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করতেন? শত্রুর ভয়, এই জন্য আসল কথাটা বলতেন না। এই যুদ্ধ এইভাবে চলে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ গরমে এই যুদ্ধে বের হলেন এবং দূরবর্তী সফর ও দীর্ঘ মরুভূমির সম্মুখীন হলেন। এত গরম, এত গরম, মুনাফিকরা বেরোলো না, বললো লা তানফারু ফিল হার, এই গরমে বের হয় না। আল্লাহ তাআলা বললেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, ওদেরকে বলো জাহান্নামের আগুন হচ্ছে এর থেকে বেশি গরম। গরমে যুদ্ধ করতে যাবে না, কিন্তু জাহান্নামের আগুন এর থেকে বেশি গরম। যাই হোক, গরমে বের হলেন, বহু সংখ্যক শত্রুর সম্মুখীন হলেন, এই জন্য তিনি মুসলমানদের সামনে বিষয় স্পষ্ট করে দিলেন যাতে তারা সেই অনুযায়ী যথোচিত প্রস্তুতি গ্রহণ করে। আগে থেকে বলে দিলেন যে গরম আছে, এই অবস্থা আছে, যাতে করে সবাই প্রস্তুতি নিয়ে যায়। ফলে তিনি সেই দিকও বলে দিলেন যেদিকে যাবার ইচ্ছা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক মুসলমান ছিলেন এবং তাদের কাছে কোনো হাজিরা বই ছিল না। তখন যে কে যাচ্ছে যুদ্ধে একটার পর একটা নাম লিখে নেওয়া হবে, এরকম ব্যবস্থা ছিল না যাতে তাদের নাম সমূহ লেখা হবে। এই জন্য যে যে ব্যক্তি যুদ্ধে অনুপস্থিত থাকত, সে এই ধারণাই করত যে আল্লাহ রহি অবতীর্ণ ছাড়া তার অনুপস্থিতির কথা কেউ জানতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আল্লাহর গায়ে জানতেন, আল্লাহ রাসূল গায়ে জানতেন, জানতেন না, এখানে সাহাবী বলছেন গায়ে জানতেন না। তার কারণ লোকেরা মনে করত কি যে একমাত্র ওহি ছাড়া কেউ যদি গায়েব থাকে তো গায়েবের খবর, অনুপস্থিতির খবর কেউ জানতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ ফল পাকার মৌসুমে করেছিলেন। আর সেই আপনারা বুঝতেই পারছেন, আপনারা যারা মাদ্রায় কাজ করেন, খেজুর কখন পাকে? গরমের সিজনে খেজুর পাকে, খেজুর পেকে সেই সময়। এবং সেই সময় গাছের ছায়া উৎকৃষ্ট প্রিয় ছিল, আর আমার টানও ছিল সেই ফল ও ছায়ার দিকে, মাঝরাতে গিয়ে বসে। আর সে যুগের কথা বুঝতে, তখন তার এসি আর ফ্যান ছিল না, তখন মাঝরাতে গিয়ে পানির কাছে আর সুন্দর খেজুর গাছের নিচে ছায়াতে বসলে আরাম ছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানেরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। আর আমার এই অবস্থা ছিল যে আমি সকালে আসতাম যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমিও যুদ্ধের প্রস্তুতি নেই, কিন্তু কোনো ফয়সালা না করেই আমি বাড়ি ফিরে আসতাম এবং মনে মনে বলতাম যে আমি যখনই ইচ্ছা করব যুদ্ধে সামিল হয়ে যাব। আমি ইচ্ছা করলে তো যখন ইচ্ছা আমি যেতেই পারি, আমার তো প্রস্তুতি আছেই মনে মনে, কিন্তু আসলে প্রস্তুতি গ্রহণ করিনি। কেননা আমি এর ক্ষমতা রাখি, যেকোনো সময় বের হব। আমার এই গরিমসী অবস্থা অব্যাহত রইল এবং লোকেরা জেহাদের আয়োজনে প্রবৃত্ত থাকল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানেরা একদিন সকালে জেহাদে বেরিয়ে পড়লেন এবং আমি প্রস্তুতির ব্যাপারে কোনো সিদ্ধান্তেই উপনীত হতে পারলাম না, যাব কি যাব না। আমি আবার সকালে এলাম এবং বিনা সিদ্ধান্তেই বাড়ি ফিরে গেলাম। সুতরাং আমার এই অবস্থা অব্যাহত থেকে গেল। ওদিকে মুসলিম সেনারা দ্রুত গতিতে আগে বাড়তে থাকলো এবং যুদ্ধের ব্যাপারে ব্যাপারও ক্রমশ এগুতে লাগলো। আমি ইচ্ছা করলাম যে আমিও সফরে রওনা হয়ে তাদের সঙ্গে তাদের সঙ্গ পেয়ে নি, হাই যদি আমি তাই করতাম তাহলে কতই না ভালো হতো। কারণ ইনি জাননি, যেদিন গল্পটা পরে বলছেন, কাহিনীটা পরে বলছেন, হাই যদি আমি যেতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু এটা আমার ভাগ্যে হয়ে উঠল না। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর যখনই আমি লোকের মাঝে আসতাম তখন এর জন্যই দুঃখিত চিন্তিত হতাম যে এখন মদিনায় আমার সামনে কোন আদর্শ আছে তো কেবলমাত্র মুনাফিক। মদিনাতে কোনো মুসলমান নেই, সব কে? মুনাফিক, যারা যুদ্ধে যায়নি, কিংবা এত দুর্বল ব্যক্তিরা, যদি মুসলমান কেউ ছিল তার দুর্বল ব্যক্তিরা, যারা অক্ষম, যারা বিকলাঙ্গ অথবা বৃদ্ধ, তারা ভক্তরা আছে, মহিলারা আছে, যাদেরকে আল্লাহ ক্ষমার হোক বা অপারক বলে গণ্য করেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আমাকে? সম্পূর্ণ রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্মরণ করলেন না। তাবুক পৌঁছে যখন তিনি লোকের মাঝে বসেছিলেন তখন আমাকে স্মরণ করলেন এবং বললেন, কাব বিন মালিকের কি হয়েছে বলতো? বানু সালামা গোত্রের একটি লোক বলে উঠল, হে আল্লাহ রসুল, তার দুই চাদর এবং দুই পার্শ্বদর্শন অর্থাৎ ধন ও তার অহংকার তাকে আটকে দিয়েছে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে বলছেন, কেন এলো না? তখন বানু সালামার লোক, গোত্রের একটা লোক বলল, কি দেখলেন? এটা আন্দাজে বলা হলো, একটা মানুষের প্রতি ধারণা করে, কুধারণা করে আন্দাজে বলা হলো, এরকম বলা হয় তাই না? ও এই জন্য আসেনি। এখন যদি একটা কোনো কারণ জিজ্ঞেস করে পাঁচ লোকে পাঁচ রকম বলবে, তো ইনি একরকম বললেন যে অহংকার, ধনের এবং নিজের শক্তির অহংকার তাকে আটকে দিয়েছে। এ কথা শুনে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, বাজে কথা বললে তুমি, কাজাত, তুমি বাজে কথা বললে। আল্লাহর কসম হে আল্লাহর রসুল, আমরা তার ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছু জানি না। সে খুব ভালো লোক, আমরা জানি সে খুব ভালো লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকলেন। এসব কথাবার্তা চলছিল, এমন অবস্থায় তিনি একটি লোককে সাদা পোশাক পরে মরুভূমির মরিচিকা ভেদ করে আসতে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেন আবু খাইসামা হও। দেখা গেল সত্যিকারে তিনি আবু খাইসামা আনসারী ছিলেন। আল্লাহ রাসূল আন্দাজেই বললেন যে তুমি যেন অমুক হও, তো তিনি ছিলেন। আর তিনি সেই ব্যক্তি ছিলেন যিনি একবার 2.5 কিলো খেজুর সদকা করেছিলেন বলে মোনাফিকরা তা অল্প মনে করে তাকে বিদ্রুপ করেছিল, খোটা দিয়েছিল। 2.5 কিলো খেজুর, এই সদকা নিয়ে আল্লাহ কি করবে? কারা বলেছিল? মোনাফিকরা। এই সাহাবীর জন্য আবু খাইসামা আনসার কা বলেন। অতঃপর যখন আমি সংবাদ পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাবুক থেকে ফেরার সফর শুরু করে দিয়েছেন, তখন আমার মনে কঠিন দুশ্চিন্তা এসে উপস্থিত ছিল এবং মিথ্যা অজুহাত পেশ করার চিন্তা করতে লাগলাম এবং মনে মনে বলতে লাগলাম যে আগামীকাল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিরবেন, সে সময় আমি তার রসানল থেকে বাঁচব কি উপায়ে। এবার তো ফিরে আসছি, ফিরে এসে গেছেন, এখন তো উজুর জিজ্ঞাসা করে কেন গেলে না, কি উজুর পেশ করব। আর এ ব্যাপারে আমি পরিবারের প্রত্যেক বুদ্ধিমান মানুষের সহযোগিতা চাইতে লাগলাম। বাপ চাচারা যারা আছে পরিবারে, কি করা যায়? আল্লাহ শুনুন, জিজ্ঞেস করবেন, আমাকে ছাড়বেন না, কি করা যায়, কি বলবো? অতঃপর যখন বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন একদম নিকটবর্তী, তখন আমার অন্তর থেকে বাতিল পরিকল্পনা দূর হয়ে গেল যে মিথ্যা বলবো না, সত্য কথা বলে দেবো। এমনকি আমি বুঝতে পারলাম যে মিথ্যা বলে আমি কখনোই বাঁচতে পারবো না, সুতরাং আমি সত্য বলার দৃঢ় সংকল্প করে নিলাম। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে মদিনায় পদার্পণ করলেন। তার অভ্যাস ছিল যখন তিনি সফর থেকে বাড়ি ফিরতেন, তখন সর্বপ্রথম তিনি মসজিদে দুরাকাত নামাজ পড়তেন। রাসূলের সুন্নাত। আমরা যখন সফর থেকে, যখন প্রথম বিদেশ থেকে বাড়িতে যাব, সরাসরি বাড়িতে যাওয়া উচিত নয়, বিশেষ করে রাত্রে সরাসরি বাড়িতে যাওয়া উচিত নয়। কেন বলুন তো? দুটো কারণ। প্রথম কারণ হলো যে আপনি যদি হঠাৎ করে স্ত্রীকে খবর না করে বাড়িতে যান, স্ত্রী এমন অবস্থায় থাকতে পারে যা দেখতে আপনি পছন্দ করেন না, আর খবর পেলে সে প্রস্তুতি নিয়ে থাকবে যে আসছে স্বামী, ঠিক না? অতএব যখন বাড়িতে যাবেন সে প্রস্তুত আছে, তখন আপনি এমন কোন লোক দেখতে পাবেন না যে লোককে আপনি আপনার স্ত্রীর পাশে দেখতে অপছন্দ করেন। দ্বিতীয় কারণ হলো যে স্বামী যেহেতু বিদেশ থেকে আসছে, স্ত্রীর দৈহিকভাবে সাজসজ্জা বা প্রসাধনগতভাবে যে প্রস্তুতির দরকার সেই প্রস্তুতি নিতে সক্ষম হবে। মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়তেন, ওদিকে বিবিরা স্ত্রীরা প্রস্তুত হয়ে যেতেন। এই হলো সুন্নাত, সরাসরি বাড়ি যেতে হয় না, প্রথম কমসে কম আগে খবর করা অথবা মসজিদে গিয়ে দুরাকাত সুন্নত পড়া, তারপরে বাড়ি যাওয়া। না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাস ছিল। তারপর সফরের বিশেষ বিশেষ খবর শোনাবার জন্য লোকেদের জন্য লোকেদের কাছে পৌঁছে যেতেন। সুতরাং এই সফর থেকে ফিরেও যখন পূর্ববত কাজ করলেন, তখন মুনাফিকরা এসে তার নিকট ওজর আপত্তি পেশ করতে লাগলো এবং কসম খেতে আরম্ভ করলো। এক একটা মুনাফিক আছে, আল্লাহে আমার কসম, আল্লাহর কসম, আমার এই হয়েছিল, আল্লাহ কসম, এক একটা মিথ্যা ওজর। মুনাফিকরা মিথ্যা ওজর, এর সংখ্যায় 80 জনের কিছু বেশি ছিল। যে এতদের উনা এলাইক, 11 পারা প্রথম দিকটা, যে এতদের উনা এক একটা ওজর পেশ করতে লাগলো। 80 জনের কিছু বেশি মুনাফিক যারা যুদ্ধে অংশগ্রহণ না করে মিথ্যা ওজর পেশ করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিক ওজর গ্রহণ করে নিলেন, তাদের বায়াত নিলেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তাদের গোপনীয় অবস্থা আল্লাহকে সঁপে দিলেন যে এদের আল্লাহ বিচার করবে। যেহেতু আমি প্রকাশ্যভাবে, যদিও তিনি জানছেন যে এরা মুনাফিক, কিন্তু মুনাফিকদের সাথে বাহ্যিক আচরণ করাই হচ্ছে নির্দেশ, কারণ অন্তরের খবর আল্লাহই জানেন। অবশেষে আমিও তার খিদমতে হাজির হলাম, কে? কাব বিন মালিক। অতঃপর যখন আমি তাকে সালাম দিলাম, তখন তিনি রাগান্বিত ব্যক্তির হাসির মতো মুচকি হাসি হাসলেন। অতঃপর তিনি বললেন, সামনে এসো। আমি তার সামনে এসে বসে পড়লাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন জিহাদ থেকে পিছনে রয়ে গেলে? তুমি কি বাহন ক্রয় করনি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি যদি আপনি ছাড়া দুনিয়ার অন্য কোন লোকের কাছে বসতাম, তাহলে নিশ্চিতভাবে কোন মিথ্যা ওজর পেশ করে তার অসন্তুষ্টি থেকে বেঁচে যেতাম। বাকচাতুর্য বা তর্ক বিতর্ক করা আর অভিজ্ঞতা আমার যথেষ্ট রয়েছে, আমি ভালো কথা বলতে পারি, যে কোনো কথা বানিয়ে ছাঁদিয়ে বলে তার কাছ থেকে আমি নিষ্কৃতি পেয়ে যেতাম। কিন্তু আল্লাহর কসম আমি জানি যে যদি আজ আপনার সামনে মিথ্যা বলি যাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, তাহলে অতি সত্বর আল্লাহ তাআলা ওহী দ্বারা সংবাদ দিয়ে আপনাকে আমার উপর অসন্তুষ্ট করে দেবেন, আল্লাহ খবর দিয়ে দেবেন। পক্ষান্তর আমি যদি আপনাকে সত্য কথা বলি তাহলে আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন, কিন্তু আমি আল্লাহর নিকটে সুপারের আশা রাখি, সেহেতু আমি সত্য কথা বলছি যে আল্লাহর কসম আপনার সাথে জিহাদে যাওয়ার ব্যাপারে আমার কোনো অসুবিধা ছিল না, কোনো ওজর ছিল না। আল্লাহর কসম আপনার সাথ ছেড়ে পিছনে থাকার সময় আমি যতটা সমর্থ সচ্ছল ছিলাম ততটা কখনো ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি নিশ্চিতভাবে সত্য কথা বলেছে, বেশ তুমি এখান থেকে চলে যাও যে পর্যন্ত তোমার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ফয়সালা না পাঠাচ্ছে। আমার পিছনে পিছনে বনু সালামা গোত্রের কিছু লোক এলো এবং আমাকে বলল যে আল্লাহর কসম আমরা অবগত নেই যে মুরারা ইবনে রবি আর হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি আমরি আর হিলাল ইবনে উমাইয়া ওয়াকিফি, এই দুজন, এই দুজন যাদের কথা তারা আমার কাছে বর্ণনা করল, তারা সৎ লোক ছিলেন, ভালো লোক ছিলেন এবং বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে আমার জন্য আদর্শ ছিল, যখন তারা সে দুজন ব্যক্তির কথা বলল তখন আমি আমার পূর্বেকার অবস্থা সত্যের উপর অনর্থ থেকে গেলাম এবং আমার কি কর্তব্য বিমূলতা দূরীভূত হল যাতে আমি তাদের ভৎসনার কারণে পড়েছে পতিত হয়েছিলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে পিছনে অবস্থানকারীদের মধ্যে আমাদের তিনজনের সাথে কথাবার্তা বলতে নিষেধ করে দিলেন। তাহলে বোঝা গেল কি আল্লাহর ফয়সালা ছিল, তাই না? কি যে এই তিনজন লোকের সাথে কেউ কথা বলবে না, কি বলা হয় সামাজিক বয়কট, সামাজিক বয়কট। এরা ক্ষমতা থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও ওনাদের সঙ্গে যুদ্ধে গেল না, জেহাদে গেল না, এদের সঙ্গে কোন মুসলমান কথা বলবে না। কাব বিন মালিক বলেন, লোকেরা আমাদের কাছ থেকে পৃথক হয়ে গেল, অথবা বললেন লোকেরা আমাদের জন্য পরিবর্তন হয়ে গেল, পাল্টে গেল, আল্লাহ রাসূলের আদেশ পাল্টে গেল, পরিশেষে পৃথিবী আমার জন্য আমার অন্তরে অপরিচিত বলে মনে হতে লাগলো, যেন মদিনা আমি চিনি না, মদিনা কাউকে চিনি না, পৃথিবী কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, যেন এটা সেই পৃথিবী নয় যে আমার পরিচিত ছিল। এইভাবে আমরা 50টি রাত কাটিয়ে দিলাম, কেউ আমাদের সাথে কথা বলেনি। আমার দুই সাথীর এত নরম হয়ে ঘরের মধ্যে কান্নাকাটি আরম্ভ করে দিলেন, কিন্তু আমি দলের মধ্যে সবচেয়ে যুবক বলিষ্ঠ ছিলাম, শক্তিশালী ছিলাম, ফলে আমি ঘর থেকে বের হয়ে মুসলমানদের সাথে নামাজে হাজির হতাম এবং বাজার সমূহে ঘোরাফেরা করতাম, মানে মাথা উঁচু করে ঘোরাফেরা করতাম, এমনি লুকিয়ে ঘরে ওদের মতো কান্দতাম না, কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলতো না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হতাম এবং তিনি যখন নামাজের পর বসতেন তখন তাকে সালাম দিতাম, আর আমি মনে মনে বলতাম যে তিনি আমার সালামের জবাবে ঠোঁট নড়াচ্ছেন কি না। তারপর আমি তার নিকটেই নামাজ পড়তাম এবং আর চোখে তাকে দেখতাম, আর চোখে চুরি করে দেখতাম, যখন আমি নামাজে মনোযোগী হচ্ছি তখন তিনি আমার দিকে তাকাচ্ছেন এবং যখন আমি তার দিকে দৃষ্টি ফেরাচ্ছি তখন তিনি আমার মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছেন, সরাসরি সামনাসামনি দৃষ্টি কেউ দিতে পারছেন। অবশেষে যখন আমার সাথে মুসলিমদের বিমুখতা দীর্ঘ হয়ে গেল তখন একদিন আমি আবু কাতাদার বাগানের দেওয়াল ডিঙিয়ে তাতে প্রবেশ করলাম। সে আবু কাতাদা আমার চাচাতো ভাই, আবু কাতাদাকে আমার চাচাতো ভাই এবং আমার সর্বাধিক প্রিয় লোক ছিল। আমি তাকে সালাম দিলাম, কিন্তু আল্লাহর কসম সে আমাকে সালামের জবাব দিল না, সালামের উত্তর দিল না, কেন? রাসূলের নিষেধ। আমি তাকে বললাম, অথচ সালামের জবাব দেয়া কি ওয়াজিব, কিন্তু যার তরফ থেকে ওয়াজিব তারই রাসূল বলছেন যে ওর সঙ্গে কথা বলো না, ছিন্ন, খবরদার। সালামের জবাব দিলেন না। আমি তাকে বললাম, হে আবু কাতাদা, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, তুমি কি জানো যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি? তুমি কি আমাকে সন্দেহ করো আমি মুনাফিক নাকি আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি? সে নিরুত্তর থাকলো, কথা বললেন না। আমি দ্বিতীয়বার কসম দিয়ে জিজ্ঞাসা করলাম, এবারও সে চুপ থাকলো। আমি তৃতীয়বার কসম দিয়ে প্রশ্নের পুনরাবৃত্তি করলে সে বলল, আল্লাহ তার রাসূলই ভালো জানেন, আল্লাহ তার রাসূলই বেশি জানেন, আমি এ ব্যাপারে কিছুই বলতে পারবো না। এই কথা শুনে আমার চক্ষুদ্বয় থেকে বর্ষ বইতে লাগলো, এবং যেভাবে গিয়েছিলাম আমি সেইভাবেই দেওয়াল ডিঙিয়ে ফিরে এলাম, তার মানে দরজা দিয়ে না, হ্যাঁ, দেওয়াল ডিঙিয়ে ফিরে এলাম। এরই মধ্যে একদিন মদিনার বাজারে হাঁটছিলাম, এমন সময় শাম দেশের কৃষকদের মধ্যে একজন কৃষককে, যে মদিনায় খাদ্যদ্রব্য বিক্রি করতে এসেছিল, কোথেকে? শাম থেকে, বলতে শুনলাম, কে আমাকে কাব বিন মালিককে দেখিয়ে দেবে? লোকেরা আমার দিকে ইঙ্গিত করতে লাগলো, ফলে সে ব্যক্তি আমার নিকট এসে আমাকে গাসসান বাদশার একখানি পত্র দিল। দেখেন, ওখানেও খবর হয়ে গেছে, ওখানেও খবর হয়ে গেছে, শাম দেশে গাসসান বাদশার কাছে খবর হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের সঙ্গে এই রকম আচরণ করছে। আমি লেখাপড়া জানতাম, তাই আমি পত্রখানি পড়লাম। পত্রে কি লেখা ছিল? পত্রে লেখা ছিল এই, অতঃপর আমরা এই সংবাদ পেয়েছি যে আপনার সঙ্গী মুহাম্মদ আপনার প্রতি দুর্ব্যবহার করেছে, আল্লাহ আপনাকে লাঞ্ছিত, আল্লাহ আপনাকে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় থাকার জন্য সৃষ্টি করেননি, আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনার প্রতি সহানুভূতি প্রদর্শন করব। পত্র পড়ে কি বলল? আমরা আপনাদের আপনার প্রতি সহানুভূতি প্রদর্শন করব। মুহাম্মদ অত্যাচার করেছে, কি হয়েছে? আমরা সাথ দেবো, দেখছেন? দেখছেন, ঘরের লোক দুশ্মন হয়ে গেলে তখন দুশ্মন না তার সুযোগ গ্রহণ করে, তখন তাকে কাছে টানার জন্য চিঠি পাঠিয়েছে। কাব বলছেন, পত্র পড়ে আমি বললাম, এটাও অন্য এক বালা, বালার উপরে বালা, বালার উপরে বালা। একে তো আমি আমার তওবা গ্রহণ করার কথা, কবুল হওয়ার কথা চিন্তা করছি, আর বালার উপরে বালা হলো কি যে আমাকে আবার কাফের তার দলের দিকে টানছে। সুতরাং আমি ওটাকে চুলোই ফেলে জ্বালিয়ে দিলাম। অতঃপর যখন 50 দিনের মধ্যে 40 দিন গত হয়ে গেল এবং ওহি আসা বন্ধ ছিল, এর মধ্যে ওহি আসাও বন্ধ ছিল, এই অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূত আমার নিকট এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তোমার স্ত্রী থেকে পৃথক থাকার আদেশ দিয়েছেন, আরো কঠিন শাস্তি, তুমি তোমার স্ত্রীর কাছে যাবে না, তোমার স্ত্রীর কাছে যাওয়া নিষেধ। আমি জিজ্ঞাসা করলাম, আমি কি তাকে তালাক দেব না কি করব? এখন সব ফয়সালা মেনে নিতে হচ্ছে আমার, নেই, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, তিনি যা বলবেন আমি প্রস্তুত আছি। আমি কি তাকে তালাক দেব না কি করব? সে বলল, তালাক নয়, বরং তার নিকট থেকে পৃথক থাকবে, মোটেই ওর নিকটবর্তী হবে না। কেমন শাস্তি! কাছে থাকবে অথচ কাছে যাবে না। আমার দুই সাথীর নিকটও এই বার্তা পৌঁছে দিলেন, আর দুই সাথী যারা, আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তোমার বাপের ঘর চলে যাও, পিতালয়ে চলে যাও এবং সেখানে অবস্থান করো যে পর্যন্ত আল্লাহ তাআলা এই ব্যাপারে কোনো ফয়সালা না করেন। আমার সাথীদ্বয়ের মধ্যে একজন সাথী হিলাল বিন উমাইয়া, হিলাল বিন উমাইয়ার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হিলাল বিন উমাইয়া বৃদ্ধ মানুষ, খুবই বৃদ্ধ, তার কোনো খাদেমও নেই, সেহেতু আমি তার খিদমত করি, তবে আপনি কি এটা অপছন্দ করবেন? বৃদ্ধ মানুষ, খিদমত না করলে, কাছে খাবার না দিলে, হ্যাঁ, যদি কোনো ব্যথা বেদনা গায়ে একটু তেল মালিশ না করলে বেচারি কষ্ট পাবে, আমি যদি খিদমত করি তো আপনি কি অপছন্দ করবেন? তিনি বললেন, না, অর্থাৎ তুমি তার খিদমত করতে পারো, কিন্তু সে যেন তোমার নিকটবর্তী না হয়। উদ্দেশ্য কি? সে যেন তোমার নিকটবর্তী না হয় মানে মিলন তোমার সঙ্গে না করে। হেলালের স্ত্রী বলল, আল্লাহর কসম, দুঃখের কারণে এ ব্যাপারে তার কোনো সক্রিয়তা নেই, দুঃখের কারণে এ ব্যাপারে তার কোনো সক্রিয়তা নেই, তার মানে এই মিলনে তার কোনো ইচ্ছাই নেই, মিলনে তার কোনো ইচ্ছাই নেই, আমি থাকি আর না থাকি, আল্লাহর কসম, যখন থেকে ব্যাপার ঘটেছে তখন থেকে আজ পর্যন্ত সে সর্বদা কাঁদছে আর কাঁদছে, স্ত্রীর প্রতি চোখ তুলে দেখা তো দূরের কথা, সেদিন থেকে কাঁদছে আর কাঁদছে। কে বলছে? হিলালের স্ত্রী। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আমার পরিবারের কিছু লোক বলল যে তুমি যদি নিজ স্ত্রীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুমতি চাইতে, যেমন হিলালের স্ত্রী চেয়ে নিয়ে তুমিও চাইতে, তো হিলালের স্ত্রী, হিলালের স্বামী, হিলাল তো বৃদ্ধ মানুষ, কাল তো বৃদ্ধ নয়, যুবক, তাহলে তোমার পক্ষে ভালো হতো। তিনি হিলাল বিন উমাইয়ার স্ত্রীকে তো তার খিদমত করার অনুমতি দিয়েছেন। আমি বললাম এ ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চাইব না, জানি না। যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অনুমতি চাইব তখন কি বলবেন, কারণ আমি তো যুবক মানুষ। তাকে বৃদ্ধ বলে অনুমতি দেওয়া হয়েছে, আমি তো যুবক, হয়তো অনুমতি দেবেন না। অতএব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি আনতে যাব না। এভাবে আরো দশ দিন কেটে গেল, যখন থেকে লোকেদেরকে আমাদের সঙ্গে কথাবার্তা বলতে নিষেধ করা হয়েছে তখন থেকে এ পর্যন্ত আমাদের 50 রাত পূর্ণ হয়ে গেল। আমি 50তম রাতে আমাদের এক ঘরের ছাদের উপর ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পর আমি এমন অবস্থায় বসে আছি যার বর্ণনা আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে দিয়েছেন, আমার জীবন আমার জন্য দুর্বিষহ হয়ে পড়েছিল এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার প্রতি সংকীর্ণ হয়ে উঠেছিল। এমন সময় আমি এক চিৎকারকারীর আওয়াজ শুনতে পেলাম। ওই যে কোরআন মাজিদে এসেছে, মানে ওদের ব্যাপারে, কাদের ব্যাপারে, ওই তিনজনের ব্যাপারে, আর যে এমন অবস্থা দুনিয়া তাদের প্রতি প্রশস্ত হওয়া সত্ত্বেও কি হয়েছে, সংকীর্ণ হয়ে গেছে, সেই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সুতরাং সেই কথা বলে তিনি বলছেন যে আমি শুনছি এক চিৎকারকারীর আওয়াজ শুনতে পেলাম, সে সালা পাহাড়ের উপর চড়ে উচ্চ স্বরে বলছে। সালা পাহাড় জানেন, যা বলে সালা কোনটা বলে, যেটা মসজিদের মধ্যে নববী থেকে পশ্চিম দিকে দেখা যায় পাহাড়টা, ওই পাহাড়টা, হে কাব ইবনে মালিক তুমি সুসংবাদ নাও। চিৎকার করে কি বলছে, হে কাব ইবনে মালিক তুমি সুসংবাদ নাও। আমি তখন খুশিতে শুকরিয়ার সিজদায় পড়ে গেলাম, শুকরিয়ার সিজদা আছে না, সিজদায় পড়ে গেলাম এবং বুঝতে পারলাম যে আল্লাহর পক্ষ থেকে মুক্তি এসেছে, তওবা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পর লোকেদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ আজ্জা আজাল আমাদের তওবা কবুল করে নিয়েছেন। সুতরাং লোকেরা আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আসতে আরম্ভ করলো। এক ব্যক্তি আমার দিকে অতি দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে এলো, সে ছিল আসলাম গোত্রের এক ব্যক্তি। সবাই দুঃখিত ছিল, ব্যাপারে সব মুসলমানরাই দুঃখিত ছিল। দেখেন, সুসংবাদ দেওয়ার জন্য ঘোড়ায় চেপে আসছে, সুসংবাদ দিতে ঘোড়ায় ছুটে এসে বলছে আসলাম গোত্রের লোক আমার দিকে সে দৌড়ে এলো এবং পাহাড়ের উপর চড়ে আওয়াজ দিল। তার আওয়াজ ঘোড়ার চেয়েও দ্রুতগামী ছিল, নিশ্চয়ই আওয়াজ তো ঘোড়ার চেয়ে দ্রুতগামী হবেই। সুতরাং যখন সে আমার কাছে এলো, যার সুসংবাদের আওয়াজ আমি শুনেছিলাম, তখন আমি তার সুসংবাদ দানের বিনিময়ে আমার দেহ থেকে দুখানি বস্ত্র খুলে তাকে পরিয়ে দিলাম। সুসংবাদের বিনিময়ে তাকে আমি আমার উপহার দিলাম, আমার বস্ত্র খুলে, আমার কাপড় খুলে তাকে উপহার দিলাম, চাদর খুলে। আল্লাহর কসম, সে সময় আমার কাছে দুটি ছাড়া আর অন্য কিছুই ছিল না। আর আমি নিজে দুখানি কাপড় অস্থায়ীভাবে ধার নিয়ে পরিধান করলাম, অপরের কাছ থেকে ধার নিয়ে পড়তে লাগলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা হলাম। পথে লোকেরা দলে দলে আমার সঙ্গে সাক্ষাৎ করে আমাকে মুবারকবাদ জানাতে লাগলো, মুবারক, মাবরুক, তোমার তওবা কবুল হয়েছে, মাবরুক জানাতে লাগলো, বলতে লাগলো আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছেন, তাই তোমাকে ধন্যবাদ। অতঃপর আমি মসজিদে প্রবেশ করলাম, দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এবং তার চারিপাশে লোকজন আছে। তালহা ইবনে উবাইদুল্লাহ উঠে ছুটে এসে আমার সঙ্গে মুসাফাহা করলেন। আর এর আগে সালামের জবাব পর্যন্ত ছিল না, এখন ছুটে এসে মোশাফা করলেন এবং আমাকে মোবারকবাদ দিলেন। আল্লাহর কসম, মুহাজিরদের মধ্যে তিনি ছাড়া আর কেউ উঠলেন না। সুতরাং কাব তালহার এই ব্যবহার কখনো ভুলতেন না। কাব বলেন, যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালাম তখন তিনি তার খুশিময় উজ্জ্বল চেহারা নিয়ে আমাকে বললেন, তোমার মা তোমাকে যখন প্রসব করেছে তখন থেকে তোমার জীবনের বিগত সর্বাধিক শুভ দিনের তুমি সুসংবাদ নাও। মানে একেবারেই তোমার সম্পূর্ণ পাপ কি হয়ে গেছে, মিটে গেছে, তুমি যেন নতুন ভাবে জন্ম নিলে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এই শুভ সংবাদ আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে, কার পক্ষ থেকে? তিনি বললেন, না, বরং আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা উজ্জ্বল হয়ে যেত, মনে হতো যেন তা এক ফালি চাঁদ, এবং এতে আমরা তার এই খুশি হওয়ার কথা বুঝতে পারতাম। অতঃপর যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলাম তখন আমি বললাম, হে রাসূলুল্লাহ, আমার তওবা কবুল হওয়ার দরুন আমি আমার সমস্ত মাল আল্লাহ ও তার রাসূলের রাস্তায় সদকা করে দিচ্ছি। আমার যা মাল আছে আমি সব আল্লাহ রাসূলের রাস্তায় আল্লাহ ও তার রাসূলের রাস্তায় সদকা করে দেব। তিনি বললেন, তুমি কিছু মাল নিজের জন্য রাখো, তোমার জন্য তা উত্তম হবে। আমি বললাম, যাই হোক, আমি আমার খাইবারের প্রাপ্ত অংশ রেখে নিচ্ছি। আর আমি একথাও বললাম যে হে আল্লাহ রাসূল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে সত্যবাদিতার কারণে, সত্যবাদী সত্য কথা বললাম বলি তো, সত্যবাদিতার কারণে বিপদ থেকে উদ্ধার করলেন। আর এটাও আমার তওবার দাবি যে যতদিন আমি বেঁচে থাকবো সর্বদা সত্য কথাই বলব। এটা হচ্ছে শিক্ষা, আমি সত্য কথাই যতদিন আমি বাঁচবো জীবনে ততদিন আমি সত্য কথাই বলব। সুতরাং আল্লাহর কসম, যখন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সত্য কথা বলার প্রতিজ্ঞা করলাম, আমি জানি না যে আল্লাহ তাআলা কোন মুসলমানকে সত্য কথা বলার প্রতিদান স্বরূপ উৎকৃষ্ট পুরস্কার দিয়েছেন। আল্লাহর কসম, আমি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলেছি, সেদিন থেকে আজ পর্যন্ত আমি মিথ্যা কথা বলার ইচ্ছাও করিনি। আর আশা করি যে বাকি জীবনেও আল্লাহ তাআলা আমাকে এ থেকে নিরাপদে রাখবেন, মিথ্যা বলা থেকে নিরাপদে রাখবেন। কাব বলেন, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন, আয়াত অবতীর্ণ করেছেন, যে আয়াত অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারি আল্লাযিনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা। এই আয়াত পড়তে লাগলেন, যার অর্থ হচ্ছে আল্লাহ ক্ষমা করলেন নবীকে এবং মুহাজির ও আনসারদেরকে যারা সংকট মুহূর্তে নবীর অনুগামী হয়েছিল, এমনকি যখন তাদের মধ্যকার এক দলের অন্তর বাঁকা হওয়ার উপক্রম হয়েছিল, তারপর আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন। নিঃসন্দেহে আল্লাহ তাদের প্রতি বড় স্নেহশীল, পরম করুণাময়। আর ওই তিন ব্যক্তিকেও ক্ষমা করলেন, কোন তিন ব্যক্তি? এই যে কাব, হিলাল আর পরিশেষে পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের প্রতি সংকীর্ণ হয়ে উঠেছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়ে পড়েছিল। আর তারা উপলব্ধি করেছিল যে আল্লাহ ছাড়া আল্লাহর পাকড়াও হতে বাঁচার অন্য কোনো আশ্রয় নেই। আল্লাহর ভয়ে কোথায় আশ্রয় আছে? আল্লাহরই আশ্রয় আছে। পরে তিনি তাদের প্রতি অনুগ্রহ পরায়ণ হলেন, যাতে তারা তওবা করে। নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন তওবা গ্রহণকারী, পরম করুণাময়। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? সত্যবাদীদের সঙ্গী হও। কাব বিন মালিক বলেন, আল্লাহ আমাকে ইসলামের জন্য হিদায়ত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য কথা বলা অপেক্ষা উপেক্ষা করো, মানে ক্ষমা করে দাও। অতএব তোমরা তাদেরকে উপেক্ষা করো, ঠিক আছে, উপেক্ষা করো, মুখ ফিরিয়ে নাও ওদের কাছ থেকে। তারা হচ্ছে অতিশয় ঘৃণ্য, রিস, নাপাক, অপবিত্র, ঘৃণ্য। আর তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে তাদের কৃতকর্মের প্রতিফল তারা এই জন্য শপথ করবে যে তোমরা তাদের প্রতি রাজি হয়ে যাও। অনন্ত যদি তোমরা তাদের প্রতি রাজি হয়ে যাও, তবে আল্লাহ তো এমন দুষ্কর্মকারী লোকদের প্রতি রাজি হবেন না। কাব বলেন, হে তিনজন, আমাদের সম্পর্কে সিদ্ধান্ত পিছিয়ে রাখা হয়েছিল, তাদের থেকে তাদের মিথ্যা কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন, তাদের বায়াত নিলেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারটা পিছিয়ে দিলেন। পরিশেষে মহান আল্লাহ সে ব্যাপারে ফয়সালা দিলেন। মহান আল্লাহ বলেন, আর ওই তিন ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করলেন যাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছিল। পিছনে রাখার যে বিবৃতি দেওয়া হয়েছে, তার অর্থ যুদ্ধ থেকে আমাদেরকে পিছনে থাকা নয়, বরং এর অর্থ হল আমাদের ব্যাপারটাকে ওই লোকদের ব্যাপার থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল। যে বলেছেন ওয়ালা সালাসাতিল লাযিনা খুল্লিফু, মানে যে তিন ব্যক্তিকে পিছিয়ে দেওয়া হয়েছিল, পিছনে যুদ্ধ থেকে পিছিয়ে নয়, তওবা গ্রহণ থেকে পিছিয়ে, সিদ্ধান্ত গ্রহণ থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল। যারা তার কাছে শপথ করেছিল এবং ওজর পেশ করেছিল, ফলে তিনি তা কবুল করে নিয়েছিলেন। আর একটি বর্ণনায় আছে, নবী সাল্লাম তাবুকের যুদ্ধে বৃহস্পতিবার বের হয়েছিলেন, আর তিনি বৃহস্পতিবার সফরে বের হওয়া পছন্দ করতেন। এই জন্য সফরে বের হওয়া, বের হতে হলে কিবার পছন্দ হয়? বৃহস্পতিবার। অন্য এক বর্ণনায় আছে, তিনি সফর থেকে কেবল দিনে চাষতে সূর্য একটু উপরে ওঠার সময় আসতেন এবং এসে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে দুরাকাত নামাজ পড়তেন, অতঃপর সেখানে বসে যেতেন এবং লোকের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলার পর তারপর বাসায় যেতেন। এখন থেকে আমরা কি বুঝলাম? যে তওবা হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে গোনাহ মাফ করাবার, অপরাধ ক্ষমা করাবার একটা আগ্রহ, আবেগ। এ নয় যে আস্তাগফিরুল্লাহ, তবা না, তবা এই যে হয়েছিল মনে কষ্ট হওয়া সত্ত্বেও আল্লাহ এবং তার রাসূলের প্রতি কোন বিরূপ প্রতিক্রিয়া, কোন বিরূপ মনোভাব হয়েছিল? কিচ্ছু না, আল্লাহ ক্ষমা করবেন যেভাবে আল্লাহ রাসূল চাচ্ছেন, তবা হয়। এই হলো তবা, এই বলি তবা কবুল হয়েছিল। এখান থেকে আমরা শিক্ষা পেলাম, দু নম্বর হাদিস হচ্ছে আবু নুজাইদ ইমরান বিন হুসাইন খুজাই থেকে বর্ণিত, বলেন যে জুহাইনা গোত্রের এক মহিলা ব্যবচার করে ফেলেছিল এবং তার ফলে তার পেটে বাচ্চা এসে গেছিল। সে এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, আসাদতু হাদদান ফা আকিমহু আলাইয়া, হে আল্লাহর রাসূল, আমি এমন কাজ করে ফেলেছি যার উপরে হাদ আছে। হাদ মানে নির্ধারিত দণ্ড আছে, আর তা হচ্ছে হত্যা, পাথর ছুড়ে হত্যা। ফাদা নবীউল্লাহ ওয়ালিয়াহা, আল্লাহর নবী তার ওলিকে, তার অভিভাবককে ডাকলেন, ফাকাল আহসান ইলাইহা, তুমি এক কাজ করো, এর প্রতি লক্ষ্য রাখো, এর প্রতি যত্ন নাও। বলা হলো, তোমার পেটে তো বাচ্চা আছে, তোমার পেটে বাচ্চা আছে, তোমার বাচ্চা সহজে তোমাকে মারতে পারি না, তুমি ফিরে যাও, যখন বাচ্চা প্রসব করবে তখন তুমি এসো। আমি বাচ্চা প্রসব করে দিয়েছি, এবার আমাকে পবিত্র করার ব্যবস্থা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বাচ্চাটা কে মানুষ করবে? এক কাজ করো, বাচ্চা যখন খেতে শিখবে তখন তুমি এসো। বুঝতে পারলে? বাচ্চা যখন খেতে পারবে তখন তুমি এসো। এইভাবে মহিলা বাচ্চাকে দুধ দিতে দিতে কমসে কম দু বছর পর যখন বাচ্চা খেতে শিখলো, তখন মহিলা আবার ছেলের হাতে রুটি ধরিয়ে দিয়ে রাসূলের দরবারে এসে বলছে, ইয়া রাসূল আল্লাহ, এই যে আমার ছেলে খেতে শিখেছে, এখন আমাকে পবিত্র করার ব্যবস্থা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেটার দায়িত্ব এক আনসারীকে দিয়ে হুকুম করলেন সাহাবাদেরকে, তার দেহে কাপড় বেঁধে তাকে পাথর ছুড়ে মেরে ফেলা হলো। তারপরে তার উপরে জানাজা পড়া হলো, আল্লাহর রাসূল জানাজা পড়লেন, ওই মহিলার উপরে জানাজা পড়লেন। ওমর বলছেন, তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ জানা, কিন্তু ব্যভিচারিণী ব্যভিচার করেছিল, এর উপর এরকম জানাজা পড়ছেন? কাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মদীনাতি লাওয়াসিআতহুম। তুমি জানো ওমর, এই মহিলা এমন তওবা করেছে, এমন তওবা করেছে, যদি মদিনার বাসিন্দার 70 জনের মধ্যে এই তওবা বিতরণ করে দেওয়া হতো তাদের জন্য যথেষ্ট হতো। তার মানে একাই কজন তওবা করেছে? 70। তওবা কাকে বলে? তওবা কাকে বলে? এই মহিলা ইচ্ছা করলে নাও আসতে পারত, তাকে তো সুযোগ দেওয়া হয়েছিল, পালিয়ে যেতে পারত, জানতো যে আমাকে মরতে হবে, সে পালিয়ে যেতে পারতো, কিন্তু না, নিজে থেকে আসছে, বড় সুযোগ দেওয়া হলো, যাও তুমি যাও, যখন বাচ্চা প্রসব তখন এসো। আবার মহিলা নিজে থেকে হাজির হয়ে গেল, আবার সুযোগ দেওয়া হলো, আবার দু বছর সুযোগ দেওয়া হলো, যে যখন বাচ্চা খেতে শিখবে তখন এসো, তার মধ্যে পালিয়ে যেতে পারতো, কিন্তু জীবনের পরোয়া সে করেনি, বরং সে চেয়েছিল পবিত্র হয়ে মারা যেতে, কারণ সে জানতো যে দুনিয়ার আজাব আখেরাতের আজাব থেকে হালকা। এই যে তওবা, একেই বলে তওবা। আরেকজন সাহাবী ঘটনা, এর আগে ঘটনা ঘটেছিল, মায়েস বিন মায়েস বলে একজন সাহাবী ছিলেন, তিনি ব্যভিচার করে ফেলেছিলেন। তারপরে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করে ফেলেছি, আমার উপরে হদ কায়েম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকটা কি পাগল নাকি, সাহাবারা বললেন জি না, এই পাগল নয়। তাহলে কি মদ খেয়েছে নাকি? মানে শরীয়তের নিয়ম হল যে কোনো প্রকারে এই ধরনের দণ্ডকে পিছিয়ে দাও। এই জন্য আপনি সৌদি আরবে শুনবেন ব্যভিচারের দণ্ড কায়েম হয় না। কেন? এটাকে প্রমাণ করা খুব কঠিন, আর সামান্য সন্দেহ হলে প্রমাণ হবে না। এটাকে কি করা হবে? জেল, শুধু জেল আর চাবুক দিয়ে ছেড়ে দেওয়া হবে। পাথর মারা খুব কদাচ ঘটে, যখন একান্ত নিজে স্বীকার করবে তখন। স্বীকার না করলে পরে সামান্য সন্দেহ হলে তাকে কি করা হবে? মাফ করে দেওয়া হবে, জেল কিংবা হ্যাঁ প্রকাশ্যে ধরা পড়লে আলাদা কথা। এখন প্রকাশ্যে ধরা পড়া তো কঠিন, সাক্ষী লাগবে। হ্যাঁ, একা দেখলে হবে না, দুজন দেখলে হবে না, তিনজন দেখলে হবে না, কজন লাগবে? চারজন। কি অবস্থায় দেখতে হবে? লেপ ঢাকা দিয়ে আছে? না না, এক রুমে আছে? না না, উপরে চেপে আছে? না তাও না, একবারে সরাসরি দেখতে হবে যে হ্যাঁ সত্যপক্ষে এরা ব্যবিচার করছে। তাহলে সেই সাক্ষী অনুযায়ী এই শাস্তি দেওয়া হবে। বায়েজকে বলা হলো পিছ ফ্রি দেওয়ার ইচ্ছা, যা তোবা কর, আল্লাহ কবুল করে নেবেন তোবা। কি পাগল নাকি? না কি মদ খেয়েছে নাকি? দেখো মুখটা শুনে দেখা হলো যেন মদ খাইনি। যখন তাকে বলা হচ্ছে তুমি চলে যাও, আল্লাহকে তোবা করো, মানছে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা স্বীকারোক্তি গ্রহণ করে সাহাবাদেরকে বললেন একে মেরে ফেলো। এই মহিলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছেন যে তুমি ফিরে যাও, ইস্তেগফারিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, তখন মহিলা অন্য পাশে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মায়েজের মতো আমাকে ফ্রি দিতে চান? আল্লাহর কসম, ব্যভিচার করেছি আর তার ফলে আমার পেটে বাচ্চা এসে গেছে। এই মহিলার কথা, যার কথা একটু আগে বললাম, আর মায়েজের কথা আগে। তো মায়েজ এবং এই মহিলার ঘটনা থেকে আমরা বুঝতে পারি তওবা হলো অন্তরের অন্তঃস্থল থেকে উৎসাহিত একটা, মানে কি বলে, একটা নির্যাস, একটা আবেগ, একটা অনুভূতি, যে অনুভূতির ফলে মানুষ আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয় যে আল্লাহ তোমার কাছে ফায়সালা। কারণ দুনিয়ার শাস্তি হচ্ছে হালকা, আর আখিরাতের শাস্তি হচ্ছে কঠিন। আর আখিরাতের শাস্তি আপনারা জানেন, ব্যভিচারী শাস্তি কি? ব্যভিচারী শাস্তি কি? শাস্তি আল্লাহ নবী দেখেছেন ব্যভিচারী কি শাস্তি হচ্ছে? গরম আগুনের চুল্লিতে উলঙ্গ অবস্থায় ওঠানামা করছে, চায়ের পাতির মতো আগুনের চাপে উঠছে আর নামছে। এবার চলুন অন্য এক হাদিসের কথা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان, যদি আদম সন্তানের কাছে এক ওয়াদি পরিমাণ, ওয়াদি কাকে বলে? দুই পাহাড়ের নিচে যে জায়গাটা পানি গড়িয়ে যায়, তাই না, যেদিকে মোড়া গান পানি গড়িয়ে যায়, ওয়াদি, এই ওয়াদি পরিমাণ স্বর্ণ থাকে, সোনা থাকে, তাহলে সে পছন্দ করবে যেন আর একটা ওয়াদি হয়। মানুষের মনের আকাঙ্ক্ষা শেষ হয় না, মেটে না, তাই না? সোনা এত ওয়াদি পরিমাণ স্বর্ণ হলেও আর একটা ওয়াদি পেতে চাইবে। আর আদম সন্তানের মুখ অথবা পেট মাটি ছাড়া ভরবে না, কারণ দুনিয়াতে মাটি বেশি আছে, মাটি খায়, তাছাড়া তার পেট ভরবে না। ওয়াতুবুল্লাহু আলা মান তাব, শেষকালে হাদিসটা আমাদের দরকার, সেটা হচ্ছে কি, যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার তওবা গ্রহণ করবে। এই হলো তওবা প্রসঙ্গে। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াযহাকুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা রাজুলাইনি, আল্লাহ তাআলা দুই ব্যক্তি সম্পর্কে হাসেন। আল্লাহ তাআলা হাসেন না? হাসেন না। এই আল্লাহ হাসি কেমন? আল্লাহ জানে কেমন, আল্লাহ যেমন যেমন সেরকম হাসি। কেউ কেউ বলে না হাসেন মানে খুশি হন, কেন খুশি হওয়া তো ওরকমই ব্যাপার যেমন হাসা। অথবা আল্লাহ সম্পর্কে, আল্লাহ সত্তা সম্পর্কে যেমন আমরা জানি না, তেমনি তার হাসির ব্যাপারে জানি না, কিন্তু আল্লাহ তাআলা হাসেন এটা কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন। আল্লাহ তাআলা হাসেন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং এতে সমস্যা কিছুই নেই। কে দুই ব্যক্তি? সে বলছে ইয়াকতুলু আহাদুহুমা, ইয়াকতুলু আহাদুহুমাল আখার ইয়াদখুলানিল জান্নাহ, একে অপরকে হত্যা করে দুজনেই জান্নাতে যায়। এই একে অপরকে হত্যা করে অথচ দুজনেই জান্নাত, কি ব্যাপার? ইউকাতিলু হাদা ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল ফায়ুসলিম ফায়ুস্তাশহাদ। মুসলমানরা শহীদ করে হে কাফের অবস্থায় মুসলমানকে মেরে ফেলে, শহীদ হয়ে যায়, তারপরে পরবর্তীতে মুসলমান হয়ে শহীদ হয়ে যায়, দুজনেই জান্নাত চলে গেল। আল্লাহ আকবার। সুতরাং তওবা যখনই করা হয় এই তওবার ফলে জান্নাত যাওয়া যায়। আর তওবাতু তাজুবু মাকানা কাবলাহু ইয়ানি কাবলাহা, তার মানে তওবা করলে পরে তওবার সমস্ত গুনাহ কি হয়ে যায়, ধুয়ে মুছে সাফ হয়ে যায়, নতুন জীবন দান করে। তওবা নতুন জীবন দান করে। আমাদের দেখেছেন কম্পিউটার খারাপ হলে কি করতে হয়, ফরম্যাট করতে হয়, কারণ করতে হয় না, ফরম্যাট করলে পরে জাহাজটা কি হয়ে যায়, নতুন হয়ে যায়। ঠিক ওই রকমই তওবা করলে মানুষের জীবন কি হয়ে যায়, নতুন হয়ে যায়। তওবা করার ফলে মানুষ নতুন জীবন পায়, ফলে তাকে বাকি জীবনটা সতর্ক অবস্থা